بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. পরম করুণাময় এবং অসীম দয়ালু আল্লাহর নামে। قل هو الله احد قل هو الله احد বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয়। الله الصمد الله الصمد আল্লাহ কোনো কিছুরই মুখাপেক্ষী নন, সবই তার মুখাপেক্ষী। لم يلد ولم يولد لم يلد ولم يولد তিনি কাউকে জন্ম দেন না আর তাকেও জন্ম দেয়া হয়নি। ولم يكن له كفوا احد ولم يكن له كفوا احد তার সমকক্ষ কেউ নয়।